الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হুদ্দাতুল হাজাতের গুরুত্বপূর্ণ তিনটি আয়াতের শেষ আয়াতটি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি খুদ্বাতে পড়তেন সেটারই অর্থ ব্যাখ্যা এবং এর প্রেক্ষিতে বর্তমান বিশ্বের শিক্ষণীয় বিষয়গুলো আমরা তুলে ধরার প্রয়াস পাব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সূরা আহজাবের আয়াতটি আল্লাহ পড়তেন প্রতি খুতবাতে এমনকি বিবাহের খুতবাতেও পড়তেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আকুলু কওলান সাদীদা হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং যথার্থ কথা বলো তাহলে কি হবে ইউসলিহু লাকুম আমালাকুম তোমাদের আমলগুলো তোমাদের কর্মগুলো সংশোধিত হয়ে যাবে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের আমলগুলো সংশোধন করে দিবেন এবং তোমাদের পাপসমূহ মার্জনা করবেন ওমা ইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে ফাকাদ ফাযা ফাওজান আযীমা সে ব্যক্তি মহা সাফল্য অর্জন করল এটি হলো আয়াতের সরল অনুবাদ এই আয়াতকে আপনারা মৌলিকভাবে কয়েকটি ভাগে ভাগ করে নেন প্রথম বিষয়টি হলো আহ্বান জানানো হচ্ছে বিশ্বাসীদের কাছে যারা আল্লাহ এবং তার রসুলের কথায় বিশ্বাস স্থাপন করেছেন তাদের কাছে যারা অবিশ্বাসী বা কপট বিশ্বাসী বা শিথিল বিশ্বাসী তাদের কাছে নয় এবার নিজেকে চিন্তা করুন আপনি কোন দলভুক্ত হতে চান যারা আল্লাহর কালাম শোনার পরও নিজস্ব কালাম যোগ করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আল্লাহর কালামকে তার স্থান থেকে ফিরিয়ে অন্যদিকে নিয়ে চলে যায় তাদের স্বভাবটা হল ইহুদি স্বভাব ইউহাররিফুল আল কালামা আল মাওয়াদিইহি ইহুদিরা আল্লাহর কালাম অর্থাৎ তাওরাতের কালামগুলোকে তার স্থান থেকে সরিয়ে দিত অন্য ব্যাখ্যা করত এলবুনা আল সেনাতাহম কথা জিহ্বা বেঁকিয়ে চুরিয়ে বলতো যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে যে কি বলা হচ্ছে। ইহুদি আলেমরা তাদের তওরাতের অপব্যাখ্যা বা দূরবর্তী ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করত, জনগণ ভাবত এটাই বুঝি আল্লাহর বিধান। এজন্য আগে নিজের অন্তরকে বক্রতা মুক্ত করে পরিষ্কারভাবে আল্লাহর উপরে স্থির বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আনতে হবে যে আল্লাহর কালামে কোনো মিথ্যা নাই, ত্রুটি নাই, এটাই চিরসত্য, এর মধ্যেই আমার মুক্তি ইহকালে এবং পরকালে, এই বিশ্বাসটুকু আগে নিতে হবে। এ পরবর্তী বক্তব্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বিশ্বাস করা সহজ, ভয় করা কঠিন। এটারই ব্যাখ্যা অন্য আয়াতে আসছে, সূরা আলে ইমরান 102 আয়াতে, যেটা এই খুতবার প্রথম আয়াত আমরা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওখানে গিয়ে আয়াতটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রথমে ইমানদার হও, এরপরে মুত্তাকি হও, এরপরে মুসলিম হও। এই তিনটার মধ্যে আমরা মনে করি মুসলিম হওয়াটাই সহজ, কালমা পড়লে মুসলমান হওয়া যায়, কিন্তু আল্লাহর এই আয়াতের আলোচনায় বোঝা যায় ইমানদার হওয়া সহজ, কলমা পড়লে ইমানদার তালিকাভুক্ত হওয়া যায়, এরপরেই আসে আল্লাহ ভীতি, ভয়, এরপরেই আসে আমল দিয়ে তার প্রমাণ। আর মুসলিম হওয়াটা সবচেয়ে কঠিন, এই আয়াত তার বাস্তব প্রমাণ। এজন্যই আল্লাহ রসুল এই আয়াতটাকে খুতবাতুল হাজাতের শুরুতেই বলতেন, যেহেতু আরবরা আরবি বুঝতেন তাদের ব্যাখ্যা লাগত না, ওটা বলি আগে মানুষকে সতর্ক করে খবরদার, আল্লাহকে ভয় করো। আমরা অনেকে আল্লাহকে বিশ্বাস করি, ভয়ে তারতম্য আছে, কেউ বেশি করি, কেউ কম করি, কেউ আসলে করি না, অত স্বার্থের ভিত্তিতে করি। এজন্য দুই নম্বর বক্তব্য আল্লাহর ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যখনই কোনো কথা বলবেন বা কোনো কাজ করবেন, বিশ্বাস রাখবেন আমার প্রতিটি কথা আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে, ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইবেন, মানুষের কাছে ভুল করলে মানুষের কাছে ক্ষমা চাইবেন, আর আল্লাহর বিধানে ভুল করলে, আল্লাহর হকের কোনো বিষয়ে ভুল হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সঙ্গে সঙ্গে। কারণ এই জন্য বলছি হাদিসের যে ভাষা আসছে আল ইয়াউম, আজকেই, যে কারোর সঙ্গে যদি তোমার কোনো মতভেদ ঘটে, মতবিদ্বেষ ঘটে, মতবিরোধ ঘটে, আল ইয়াউম ফালি আতে হাল্লাল আল ইয়াউম, আজকেই তুমি সেটা মিটিয়ে ফেলো, কালকে তুমি বাসবে কিনা তুমি জানো না। কোরআনের নির্দেশ ওলা তাকুলু ইন্নি ফাইলুন হাযা গাদান, খবরদার তুমি এ কথা বলো না যে আমি এই কাজটা কালকে করব। আয়াত এবং হাদিসগুলো মিলিয়ে নিলে এটা পরিষ্কার হয়ে যাবে যে বান্দা যখনই কোনো অন্যায় করবে তখনই তার দৃঢ় বিশ্বাস যদি থাকে যে আমার এই কথাটি বা এই কাজটি আমার আল্লাহ দেখে ফেলল। মানুষ দেখেছে কিনা দেখা বসে না, আল্লাহ দেখেছেন, শুনেছেন, ইন্নাল্লাহ সামিউ বাসির, তিনি শুনেছেন এবং দেখেছেন, অথচ আমার বাঁচার উপায় নেই, যদি এই মুহূর্তে আমার জীবনের সুইচ আল্লাহ অফ করে দেন আমার তওবা করার সময় আর থাকবে না, তো এখনই আমাকে তওবা করতে হবে। এই হলো ইত্তাকুল্লাহর ব্যাখ্যা, আল্লাহকে ভয় করার সরাসরি ব্যাখ্যা এটাই। অকুলু কওলান সাদিদা, তিন নম্বর, তোমরা সবসময় সত্য কথা বলো। সত্য কথা বললে অনেক সময় দুনিয়াবি লস হয়, স্বাভাবিক, মিথ্যাবাদীরা দুনিয়াতে বিজয়ী, সত্যবাদীরা আখেরাতে বিজয়ী, মানুষ দুনিয়া চেতে আখেরাতে অগ্রাধিকার দেয় না। আপনি বাঁচলে বাবের নাম, যেভাবে হোক মিথ্যা বলে টিকে যেতে হবে, তারপরে দেখা যাবে, এটা ভুল। আল্লাহ বলছেন কুলু কওলান সাদিদা, তুমি সত্য কথা বলো, কি হবে? ইউসলিহা লাকুম আমালাকুম, আল্লাহ তোমার কাজগুলোকে সংশোধন করে দিবেন। তুমি ভাবছো সত্য কথা বলাতে আমার কাজ নষ্ট হয়ে গেল, টাকা পয়সা কমতি হয়ে গেল, চাকরিটা হলো না, অনেক কিছু তো হয় তাই না, ক্ষতি তো বহু রকম হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমার কাজকে সংশোধন করে দেবো, আমি আল্লাহ, আমি বলছি, বিশ্বাস করো। বাস্তব প্রমাণ আমরা নিজেরা, যে চেয়ারে বসে সুইচ টিপে শত রকম নির্যাতন করা হয়, সেই চেয়ারে বসে হক কথা বলার ফলাফল আমরা যা পেয়েছি আল্লাহ নিজে ইসলাহিলাকুম আমালাকুম করে দিয়েছে। বিশ্বাস রাখুন, কোরআনে কোনো মিথ্যা কথা নাই, লা রাইবা ফিহি। আর আল্লাহর কোন কৌল, কোন বক্তব্য মিথ্যা নয়, আমার রসুলও কোন মিথ্যা জীবনে বলেননি। শত নির্যাতন তার উপর হয়ে গেছে, কখনো মিথ্যা বলেননি। তাই বান্দার প্রতি আল্লাহর আহ্বান, আকুলু কওলান সাদিদা, তোমরা সদা সত্য কথা বলো। লস হবে মনে হয় আপনার কাছে, আমার লস হয়ে যাচ্ছে, কিন্তু না, ইসলাহ এরকম আমার এরকম, তোমাদের আমলগুলোকে আল্লাহ নিজেই সংশোধন করে দিবেন। দুই, ওই আকফির লাকুম যুনুবাকুম, দুনিয়াবী জিন্দিগিতে কাজ করতে গিয়ে যে ভুলগুলো হয়ে যাচ্ছে, তোমার প্রভু আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। বাস্তবতা আপনারাই দেখে নেবেন, সত্য কথা বলে দেখেন, লস খান, দেখবেন তারপরে এমন লাভ আপনার আসবে যেন কল্পনা করতে পারবেন না। কোনটা আল্লাহ ওয়াদা করেছেন, আপনার আমল তিনি সংশোধন করেই দিবেন, কোনো সমস্যা নাই। পরীক্ষার খাতায় প্রশ্ন হয়েছে, ইজ বাংলাদেশ ওভার পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ কি একটি জনসংখ্যাধিক্য দেশ, গিভ ইউর ওপিনিয়ন, তোমার মত ব্যক্ত করো। জবাব দিলাম কোরআন হাদিস যে আচ্ছা মতো, যে বাংলাদেশ কখনোই জনসংখ্যাধিক্য দেশ নয়, যত মানুষ হবে ততই নিয়ামত বাড়বে। উল্টা হয়ে গেল না? সরকার কি বলে, দুটো সন্তানই হলে যথেষ্ট, একটা হলে ভালো, দুটো কি, একটাই যথেষ্ট, দুটো হলেও ভালো, এর বেশি হবে না। আর আমরা লিখেছি তার উল্টা, যত সন্তান হবে তত দেশের উন্নতি হবে। তো পরীক্ষা নম্বর দিবে, খাতা ক্যান্সেল হয়ে গেল, টেস্ট পরীক্ষা ফেল হয়ে গেলাম। আমি বললাম ব্যাপারটা কি, আমি ফেল হলাম কেন, কি লিখলাম? ডাক হলো, কি ব্যাপার, আপনি সব কি লিখেছেন? এটা এই সময় লেখা, 72 এর লেখা, মুক্তিযুদ্ধের গগন পেবন বিস্ফারিত স্লোগানে যখন বাংলাদেশ ভাসছে, সেটা ইন্টারমিডিয়েটের খাতায় আমার লেখা হচ্ছে বাংলাদেশ আদৌ জনসংখ্যাধিক দেশ নয়, যা একেবারেই উল্টা। সমস্ত শিক্ষকরা বসে আছেন, গুরুগম্ভীর কণ্ঠে প্রিন্সিপাল বলছেন, আপনি একথা কেন লিখলেন? আমার সরকার বলছে সন্তান কমাতে হবে, আর আপনি উল্টা লিখলেন, যা বই আছে তাই লিখতে হতো। প্রশ্নটা পড়েন, গিভ ইউর ওপিনিয়ন, তোমার মতামত লিখো। আমি মতামত লিখেছি, বলতেন গিভ দ্য ওপিনিয়ন অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের ওপিনিয়ন লেখেন, তাহলে আমি আজ লিখতাম, ও প্রশ্ন বাদে দিতাম। তো এই কায়দায় পড়ে শেষ করে শেষকালে সারেন্ডার করলেন, ফুল মার্ক দিয়ে দিয়ে আমাকে ফার্স্ট করে দিল টেস্ট কলেজে, বুঝলেন, হয়ে গেলাম ফেল, হয়ে গেলাম ফার্স্ট করে। তো কি ইসলাহ এলাকা আমালাকা হয়নি, বুঝতে পারেন? এখন একটা উদাহরণ দিল, ওখানে তুমি সত্য কথা বলো, আল্লাহ তোমার আমল সংশোধন করে দিবেন, এটা কি বাস্তব নয়? আর বুড়ো বয়সে গেলাম তো সেই রিমান্ডের যন্ত্রণা ভোগ করার জন্য, সেখানেও সত্য কথা বলা হয়েছে, লস কিচ্ছু আমাদের হয়নি। যারা লস করাতে চেয়েছে তারাই বরং লসে পড়ে গেছে, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কোনো সমস্যা নেই। তা কি হলো, সত্য কথা বলবেন জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আল্লাহর ওয়াদা সত্য প্রমাণিত হবে। তবে কি, আল্লাহ একটু পরীক্ষা করে দেখি বান্দা যা বলে সঠিক কিনা। সাহাবায়ে কেরাম এর জাজ্জল্যমান প্রমাণ, বড় বড় সাহাবীরা তাদের জীবনে আমরা দেখেছি কি পেয়েছেন তারা জীবনে। খাব্বাব ইবনুল আরাক কর্মকার ছিলেন, কর্মকার কাকে বলে ভাই, ওই যে লোহা দিয়ে দা কুড়াল বানায়, এগুলো তো কর্মকার নাকি? আপনাদের ভাষা কি, কর্মকারই তো না? রাজশাহীতে কামার, ধন্যবাদ, কামারও বলে অবশ্য, কর্মকর্তা ভালো ভাষা হয়ে গেল, কামার কুমার আমাদের রাজনৈতিক ভাষা এগুলো। তো উনি লোহা গরম করে তরবারি বানাতেন, মক্কার নাম করা কাফের নেতা আসবেন ওয়াইল, তার একটা তরবারি উনি বানিয়ে দিয়েছেন, মজুরি আনতে গিয়েছেন তার কাছে, আসবেন ওয়াইল বলছে তুই সাবি হয়ে গেছিস, সাবি অর্থ ধর্মত্যাগী, তোকে কিছুই দেওয়া হবে না। উনি বললেন কেন দিবেন না, আমি আপনার হুকুম মোতাবেক কাজ করেছি, আপনি আর মজুরিটা দিবেন না? তো না, যেহেতু তুমি সাবি হয়ে গেছো, তুমি আমাদের বাপদাদা ধর্ম ত্যাগ করে চলে গেছো, মোহাম্মদের ধর্মে চলে গেছো, তোমার আর কোনো কিছুই পাওয়ার হক নাই। তো ঠিক আছে, আল্লাহ পাক আমাকে দ্বিগুণ সওয়াব দান করবে। বলে কি, আল্লাহর কাছে আমিও থাকবো, আমার এই দুনিয়া সমস্ত সহায় সম্পত্তি সবই আল্লাহর কাছে আমি থাকবো, দেখি তোর কে দেয়। এটা হলো একদিনের ঘটনা। এইবারে নেতার পক্ষ থেকে নির্যাতন নেমে আসছে, যারা নতুন মুসলমান হচ্ছে তাদের সবাইকে নানাবিধ নির্যাতন করা হয়েছে। যেহেতু খাব্বাব ইবনে আরাত কর্মকার মানুষ, ওনার সেই লোহার হাপরে যেখানে আগুন দিয়ে লোহা গরম করা হয় সেই গনগনে লোহার উপরে ওনাকে শুইয়ে দেওয়া হলো, এরপরে পাথর চাপানো হলো। মরিজের মতো অবস্থা হলে সেখানে উঠানো হলো, সারা জীবন সেই পোড়া ঘা তাকে সহ্য করতে হয়েছে, মাত্র 60 বছর বয়সে মারা গেলেন। ওর ফারুক বলছেন, হে খাব্বাব, তোমার পিঠটাকে আমাকে একটু দেখাবে? খলিফার দরবারে খাব্বাব বসে আছেন, জামা খুলে খলিফাকে দেখালেন, দেখে ভয়ে আট করছে ওমর ইবনে খাত্তাব। এই শক্ত মানুষটা ঝরঝরকে কান্দা শুরু করলো। ওমর বলছে, তুমি যত কষ্ট করেছো আমি তত করি নাই, আমি এরকম দৃশ্য জীবনে কখন দেখি নাই। খাব্বাব বলছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমাকে ওই ঘনঘনে লোহার উপরে ফেলে রাখা হয়েছিল এবং আমার পিঠের গোস্ত চর্বি চামড়া গলে সেই রসে ওই লোহাটা নেপে গেছিল। খাব্বাব গিয়েছেন কয়েকদিন পরে কাবা গৃহের সামনে সালাতরত রসুল, যে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। উম্মতের চিন্তা, কি করব, নির্যাতিত এই উম্মত গুলো, এদেরকে আমি কি করে বাঁচাবো? সেই সময় গিয়ে খাব্বাব বলছেন, হে আল্লাহ রসুল, আপনি কি আল্লাহর কাছে বদদোয়া করবেন না? আমাদের তো মানুষ আর কতদিন নির্যাতন সহ্য করব। আল্লাহ রসুল রাগে অগ্নিশর্ম হয়ে শোয়া অবস্থা থেকে উঠে চাদর ফেলে দিয়ে বলছেন, এ খাব্বাব শোনো, তোমাদের পূর্বিকার উম্মতের দিকে একবার খেয়াল করো, তাদেরকে জীবন্ত অবস্থায় লোহার চিরুনি দিয়ে পিঠের সমস্ত চামড়া খুলি খুলে নেওয়া হয়েছে, হাড্ডির উপর থেকে চামড়া উঠে গেছে, শিরার গা থেকে চর্বি সরানো হয়েছে, এরপরও তারা দিন থেকে বিচ্যুত হয় নাই। যদি তোমার হায়াত লম্বা হয় তাহলে তুমি দেখবে এমন একটা সময় আসবে যখন শুধু মক্কা মদিনা নয়, ইসলামের এই শাসন অত দূর চলে যাবে যত দূর মানুষ যেতে পারে, হাদরামাউত থেকে সানা পর্যন্ত ইয়ামনের একজন মানুষ হেঁটে যাবে, তাকে কেউই বাধা দেবে না, কেউ তাকে ঠেকাবে না, রাহাজানি ডাকাতি চুরি চামারি কোন রকম আতঙ্ক তার থাকবে না, সে কেবলমাত্র আল্লাহকে ভয় করবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব ব্যস্ততা প্রদর্শন করছো, একটু অপেক্ষা করো, একটু সবর করো। এই হাদিস যখন বলছেন আল্লাহ রসুল, তখন খাব্বাবের মতো অসংখ্য সাহাবী প্রতিদিন নির্যাতিত হচ্ছে মক্কি জিন্দগিতে, এইবার এই রসুল নিজে নির্যাতিত হয়ে চলে যাচ্ছেন মদিনায়। একদিন মা ফাতেমা শুনলেন যে নেতারা বৈঠক করেছে যে আসল লোকটাকে মেরে না ফেলা পর্যন্ত এই দাওয়াত বন্ধ হবে না, যত নির্যাতন করছি ততই লোক বাড়ছে, অর্থ দিয়ে প্রলোভন দেখানো হয়েছে, মারপিটের ভয় দেখানো হয়েছে। সে সমস্ত ইতিহাস মনে আসলে তো বলা যায় না, কণ্ঠ স্তব্ধ হয়ে যায়। আল্লাহ রসুল এগিয়ে যাচ্ছেন, শুনছেন চিৎকার ধ্বনি, কাতর কান্নার ধ্বনি, দেখলেন সেখানে নির্যাতিত হচ্ছে ইয়াসের পরিবার, পরিবারের প্রধান ইয়াসিরকে হত্যা করা হয়েছে, তার স্ত্রী সুমাইয়াকে হত্যা করা হয়েছে, এবার তার তরুণ ছেলের পালা, আম্মারের পালা। আল্লাহ রসুল কিছুই বলতে পারলেন না, নেতা মানুষ কিন্তু কিছু বলার কায়দা নেই, শক্তি তো নাই। সাবরান আলা ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ, সবর করো হে ইয়াসির পরিবার, তোমাদের ঠিকানা জান্নাত। নেতা হিসেবে করণীয় ছিল নির্যাতিত মানুষটার পাশে গিয়ে নির্যাতনকারীর বিরুদ্ধে যুদ্ধ করা। তিনি জানেন এই মুহূর্তে মক্কায় আমি দুর্বল, ওরাই সবল, অত এর বিরুদ্ধে আমি যদি সংগ্রামে নেমে যাই আমি শেষ হয়ে যাব, দাওয়াত বন্ধ হয়ে যাবে। আর দাওয়াত বন্ধ হয়ে গেলে মানুষ হকের সন্ধান পাবে কোথেকে? একদিন ফাতেমা বলছে, হে আব্বা, আমি শুনেছি নেতারা মিটিং করেছে, ওরা আপনাকে হত্যা করবে একসঙ্গে সবাই মিলে, এবং রক্তমূল্য সবাই ভাগ করে নেবে, 100 উট দিতে হবে। তো তো কুরাইশের যত গোত্র আছে সবাই মিলে ওরা ভাগ করে নেবে, আপনাকে হত্যা করবে। ওইটা শুনেই আল্লাহ নবী উঠে গেলেন, কুরাইশ নেতারা যেখানে বসে আছে সেখানে সরাসরি তাদের মধ্যে গিয়ে দেখি হত্যা করে কিনা। আল্লাহ পাক তার মধ্যে আমার একটা ব্যক্তিত্ব দিয়েছিলেন, এমন একটা বিষয় তার মধ্যে আল্লাহ পাক স্পেশালি দান করেছিলেন, পিছনে যত লাফালাফি করুক সামনে আসলে কথা হতে পারত, সামনে গিয়ে হাজির হয়েছেন সব চুপচাপ, কারো মনে কথা নাই। ফিরে আসলেন, এসে যে হাদিসটা বলেছিলেন যেটা আমাদের বইতে আসতেছে, তিনি বলেছিলেন, দেখো যত নির্যাতন আমি ভোগ করেছি এত নির্যাতন কেউ ভোগ করেনি, এমনকি বেলালের বগলের তলে যতটুকু খাদ্য ধরে অতটুকু খাদ্য দিয়ে আমি আমার পরিবারকে নিয়ে বসবাস করেছি। আল্লাহর পথে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক এতেই যদি খুশি হন আমি তাতেই খুশি, কোন অবস্থাতেই আমি এর জন্য আদৌ অধৈর্য নই। হুকুম হয়ে গেল যেতে হবে হিজরতে মদিনায়, আগে তাকে স্বপ্ন দেখানো হলো যে চারিদিকে খেজুর বাগিচার সমৃদ্ধ একটা পাথুরি এলাকায় তোমাকে হিজরত করতে হবে। উনি ব্যাখ্যা দিলেন আমাকে মদিনায় যেতে হবে। সাহাবা একরাম হাফসা থেকে ব্যাক করে অনেকে সব মদিনায় হিজরত শুরু করে দিলেন, আবু বকর চলে যাবেন, এসব যে আবু বকর রেস্ট লাগ, থামো, হয়তো আমাকেও অনুমতি দেওয়া হতে পারে। অনুমতি পেয়ে গেলেন দুপুরবেলায় প্রচন্ড দাবদাহের মধ্যে মাথা রুমাল মুড়ে দিয়ে এসে আবু বকরের গোয়ারে বলছে, আবু বকর অনুমতি হয়ে গেছে, প্রস্তুতি নাও। চলে গেলেন গারে, শহরে আশ্রয় নিলেন, শত্রুরা বুঝতে পারলো তো পালিয়ে গেছে, 100 উট পুরস্কারের লোভে বহু মানুষ তার সন্ধানে বের হলো, সমস্ত পাহাড় তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু যে গুহাতে ওনারা বসে আছেন ওই গুহার চারিপাশ যে পা দেখা যাচ্ছে পায়ের নিচের দিকে তারা একবারও তাকালো না। ইসলাহ লাকুম ওয়া আমালাকুম, আল্লাহ তোমাদের আমল সংশোধন করে দিবেন, এটা কি তার জাজ্জলমান প্রমাণ নয়? গল্প শোনা যায় ওখানে নাকি মাকড়সার জাল এসে তাড়াতাড়ি জাল বুনে দিয়েছিল, সেখানে হঠাৎ করে একটা ঘাস হলো, সেখানে একটা কবুতর পাখি এসে বসলো, সঙ্গে সঙ্গে দুটো ডিম পাড়লো, এগুলো দেখে কাপড়ের ভাবলো যদি এর মধ্যে মানুষ থাকে তাহলে কি মাকড়সা আসতে পারে, যদি মানুষ থাকে তাহলে কি মাকড়সা ডিম পাড়তে পারে কবুতরে, এগুলো সব ভুয়া কথা। যেগুলো বই আপনার পড়েন না সমাজে, এ সব ফালতু কথা, কোনো ভিত্তি নাই। বরং আইয়াদাকুম বিজুনুদিন লাম তারাওহা, আল্লাহ বলছেন আমি আমার মোহাম্মদকে সাহায্য করেছিলাম এমন সেনাবাহিনী দ্বারা যাদেরকে তোমরা কখনো দেখতে পাও না। তারা কারা বলেন তো? ফেরেশতা। মানে আল্লাহ পাক তাকে এমন, শুধু ফেরেশতা না, আল্লাহ তার মনোভাবগুলো ওই ইবলিস কাফেরদের মনোভাবগুলোকে আল্লাহ এমন করে ঘুরিয়ে দিলেন সারা পাহাড়ের দিকে নজর, পায়ের দিকে নজর নাই। এরকম হয় না? আবু লাহাবের বউ আল্লাহ নবীকে মারার জন্য পাথর নিয়ে গেছে কাবাগিরের সামনে, যে মোহাম্মদকে আমি মোজাম্মাম বলেছি, প্রশংসিত মোহাম্মদকে আমি নিন্দিত মোহাম্মদ বলেছি, তাই তাব্বত ইয়াদা আবি লাহাব নাজিল হয়েছে, ওকে মেরে মাথা ফাটিয়ে দেব। আবু বকর এবং আমার রসুল দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছেন, খুবই লম্প জম্প করে চলে গেছে, আবু বকরকে দেখতে পায়, মোহাম্মদকে দেখতে পায় না। কে সাহায্য করলো এখানে? চিন্তা করতে পারেন এগুলা? এই ইতিহাস জানবেন যদি কখনো বইটা বের হয়, ইনশাল্লাহ পাবেন ইসলামে, আশা করছি। চলে গেলেন মদিনায়, নবম হিজরি সনের রবিউল আউয়াল মাসে, অর্থাৎ ওনার মৃত্যুর মাত্র 2 বছর আগে এসেছেন ইসলাম কবুল করার জন্য। প্রখ্যাত দানবীর হাতেম তাইয়ের ছেলে আদি ইবনে হাতেম, তিনি খ্রিস্টানদের বড় পণ্ডিত এবং নেতা, তিনি এসে বসেছেন সামনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সূরা তওবার 31 নম্বর আয়াত পাঠ করছিলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, ওরা তাদের ধর্মনেতা রাজনৈতিক নেতা পীর দরবেশদেরকে রবের আসনে বসিয়েছে আল্লাহকে ছেড়ে। তখন এসে বসলেন উনি, গলায় ছিল কুরুশ ঝুলানো, রৌপ্যের অথবা স্বর্ণের। আল্লাহ নবী প্রথমে বললেন, ইত্রাহ আনকা বাসানাক, তোমার গলা থেকে আগে এই মূর্তিটা ফেলো। টাই মতন একটা কি পরায় ওরা খ্রিস্টানরা, আপনারা কি বলে জানো ওটাকে? কুরুশ। হ্যাঁ, ভুল, ভালো কথা। ওইটাকে উনি বলছেন মূর্তিটা আগে ফেলো। দেখেন, মানুষকে দাওয়াত দেওয়ার আগে তাকে শিরক হটাতে হবে, শিরক মুক্ত না হওয়া পর্যন্ত ওই দাওয়াতে কোনো কাজ হবে না। শিরকের বিরুদ্ধে আদৌ কোনো ধৈর্য ধারণ করা যাবে না। আল্লাহ রাসূল ভালো করে জানতেন, এমন একটা নেতা, এই একটা লোক যদি ইসলাম কবুল করে পুরো পুরো সম্প্রদায় ইসলাম কবুল করবে, অথচ তাকে খাতির করা পড়ে মরুক। আগেই বলছে ইত্রাহ আনকা ওয়াসানাক, তোমার মূর্তিটা আগে ফেলো, তাহলে কথা হবে। তাতে খুলি ফেলে দিলেন। এরপরে বলছেন, হে আল্লাহ রসুল, আমি ইসলাম কবুল করার জন্য এখানে এসেছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কিন্তু একটি কথা আমার মনে খটকা লাগলো, কি যে আপনি যে বললেন ইহুদি নাসারারা তাদের পীর দরবারদেরকে আল্লাহ বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছে, এই কথাটা তো ঠিক না। আমাদের নিজে একটা পীর, তা আমার কাছে কেউ রব বলে না। তো আল্লাহ রসুল পাল্টা প্রশ্ন করছেন, আল্লাহ যেটাকে হালাল করেছেন তোমরা সেটাকে হারাম করো, আর তোমাদের অনুসারীরা সেই হারামটাই করে, আল্লাহর হালালটাকে করে না। তোমরা কি আল্লাহর হারামকে হালাল করো না, আর তোমাদের অনুসারী জনগণ সেটাকে হালাল করে? এটা কি ঠিক নয়? কালা ভালা, হ্যাঁ এটা ঠিক। ওরা তো তওরাত পড়তে পারে না, ইঞ্জিল পড়তে পারে না, আমরা যা বলি তাই করে, অতএব এটাই তো ঠিকই কথাই বলছেন। ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তো তোমাদের ইবাদত করা হলো। ইবাদত করা মানে কি সিজদা করা নাকি? ইবনে আব্বাস ব্যাখ্যা দিচ্ছেন, লাম ইয়ামুরুহুম আন ইয়াসজুদু লাহুম, তাদেরকে এই নির্দেশ তারা দিত না পীর সাহেবরা আউলিয়ারা যে তোমরা আমাদের সিজদা করো। বলি ইয়ামুরুনু বিমাসিয়াতিল্লাহ ফায়াতিউহুম ফাতাউহুম, বরং তারা আল্লাহর অবাধ্যতার নির্দেশ দিত, তখন জনগণ সেই অবাধ্য কাজটাই করত। এটাকে বলা হচ্ছে ইবাদত। এইবার আদি ইবনে হাতেমের বসা অবস্থাতেই কিছু লোক এসে অভিযোগ পেশ করল, হে আল্লাহ রসুল, খেতে পাই না, অভাবে দুর্ভিক্ষে মরে যাচ্ছি, আমাদের খাওয়ার ব্যবস্থা করুন। পরক্ষণে আরেকজনের সাহায্যে বলতেছে, হে আল্লাহ রসুল, রাস্তায় ডাকাতের পাল্লায় পড়ে রাহাজানির কারণে আমরা রাস্তায় বের হতে পারি না, আতঙ্কিত দেশ আমাদের, আমরা কি করব? ইসলাম কবুল করলে তো মানুষ আরো বেশি মারে। তখন আল্লাহ নবী হাদিস বলছেন, দেখো ইয়া আদি আনতুম তারিফুল হীরা, এ আদি তুমি কি ইরাকের সমৃদ্ধ নগরী হীরা চিনো? হ্যাঁ চিনি। শুনে রাখো, লাইতুম্মান্না হাদাল আমর, ইসলামী শাসন একদিন এমন পূর্ণতা লাভ করবে, হাত্তা তাসিরুর রাকেবু মিন সানা, সানা নগরী থেকে একজন আরোহী সওয়ার হবে, অন্য তাতুফা জাইনা মিন সানা, একজন পর্দানসেন গৃহবধূ একাকে উঠে সওয়ার হয়ে বা ঘোড়ায় সওয়ার হয়ে চলে যাবে মক্কায় তওয়াফ করার জন্য, আবার ফিরে আসবে, অথচ সে কাউকেই ভয় করবে না। এবার মিলিয়ে নেন মক্কি জীবনের খাব্বাব ইবনে আরাতের বদদুয়ার কামনার জবাবে তিনি যে কথাটি বলেছিলেন, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা খুব দ্রুততা দেখাচ্ছ, ব্যস্ত দেখাচ্ছ। সেই মক্কি জীবন শেষ করে বহু পরে মৃত্যুর মাত্র দুবছর আগে আদিব না হাতমের কাছে একই জবাব দিচ্ছেন, এই শাসন একদিন এমন পূর্ণতা লাভ করবে যে একাকী একটা মানুষ বেরিয়ে যাবে, এমনকি একটা মহিলা একাকী বের হবে শুধু ইরাকের হীরা নগরী থেকে, হাজার হাজার মাইল অতিক্রম করে সে চলে যাবে মক্কায়, তওয়াব করে আসবে, কোন শয়তান তার ধারে কাছে ঘেঁষবে না। সেদিনের অপেক্ষায় তোমরা থাকো। ইন তারাত লাকুমুল হায়াত ইয়া আদি, তোমার হায়াত যদি দীর্ঘ হয় তুমি শুনে রাখো, একদিনে রোমক এবং পারস্যের এই সাম্রাজ্য মুসলমানদের পদানত হবে। মনে রেখো কিসরা হরমুজের ধনভাণ্ডার একদিন বিজিত হবে। মনে রেখো এমন একটা সময় আসবে তোমাদের এত অর্থ সম্পদ হবে তোমরা টাকা দান করবে কিন্তু নেওয়ার লোক খুঁজে পাবে না। আদিম ইবনে হাতিম বলছেন, আমি আমার নবীর কাছে এই হাদিস শুনেছি এবং আমার জীবদ্দশায় দুটো আমি দেখেছি, যে মুসলমান নারীরা শুধু হীরানগরী থেকে একাই চলে গেছে সওয়ার হয়ে কাবা গৃহে হজ উমরা করে ফিরে এসেছে, কেউ তাদের দিকে চোখ তুলে তাকাবার সাহস করেনি। এটা আমার স্বচক্ষে দেখা, অর্থাৎ উমরের আমলে, আবু বকর খলিফার হাদিসের আমলে। আর কিসরা হরমুজের ধনভাণ্ডার বিজয়ে আমি নিজে ছিলাম সেখানে অংশগ্রহণকারী সাহাবী। খালি তিন নম্বরটা বাকি আছে, যে তোমাদের অবস্থা এত সচ্ছল হবে যে দান করার সময় দান করার লক্ষ্য যে পাবে না, যখন দিতে যাবে সোনার উপর হাতে করে নিয়ে লোকেরা বললো ভাই কালকে আসলে নিতাম, আজকে আর নেব না, এত বেশি ধন সম্পদ তোমাদেরকে আল্লাহ দান করবেন। দুটো হাদিসের মেসদাক ইস্তদলাল হচ্ছে এই, যে মুসলমান যতদিন ইমানের উপর দৃঢ় থাকবে দুনিয়া তার তাবে হবে, আর যখন ইমান থেকে বিচ্ছিন্ন হবে বা শিথিল হবে দুনিয়া তার উপরে গালেব হবে, দুটা দুই ভাগে চলে যাবে। একজন ইমানদার মানুষের নেতৃত্ব কর্তৃত্ব সারা বিশ্বব্যাপী, ফেরেশতা পর্যন্ত তার কথা শোনে। একটা ইমানদার মানুষ যখন দোয়া করে ডাক্তারের ওষুধ লাগে না, ওই দোয়াতেই তার রোগ ভালো হয়ে যায়। একটা বেইমান ওষুধ দুটো বোঝা মিলিতে খাওয়াই যায়, ও রোগ আরো বাড়ে, ও রোগ সারে না। তাহলে শক্তিশালী কে, ওই গরিব দুর্বল মিসকিন ইমানদার বেশি শক্তিশালী, না টাকাওয়ালা বড়ওয়ালা ওই ডাক্তার সাহেবদের যারা বাসায় রেখছে টাকা খাওয়াই খাওয়াই, ওরাই বেশি শক্তিশালী? অতএব ইমানি সম্পদে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করা আমাদের কর্তব্য। যারা ইমানদার হবে তাদেরকে আল্লাহ পরীক্ষা নেবেন, বিনা পরীক্ষা কেউ পাশ করবে না। আপনারা সবাই জানেন সূরা বাকারা 156 নম্বর আয়াত। আমি অবশ্যই আরবির ভাষা বোঝার চেষ্টা করবেন, এটা দুটো অবশ্যই বলতে হয়, সঠিক অনুবাদ করতে হয় তো অবশ্যই দুটো বড় লাগবে, লা মানে অবশ্যই, নুনে সকিলে আরেকটা অবশ্যই, তাই না? অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা নেব। যিনি আসলে পরীক্ষা দেন নাই তিনি আল্লাহর কাছে এখনো মকবুল ইমানদার হন নাই। পরীক্ষা থেকে পিছিয়ে যাওয়া যাবে না। বাংলার জমিনে যে পরীক্ষা চলছে হকপন্থী আন্দোলনকারীদের বিরুদ্ধে, এটা তাদের আল্লাহর নিকটে কবুলিয়াতের লক্ষণ। যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় বান্দা অবশ্যই কবুল করবে, কোন বান্দার ক্ষমতা নেই এটাকে দূরে রাখা। এবং তাই তো আমরা দেখছি অসংখ্য বিরোধী মানুষ আজকে আহলে হাদিস আন্দোলনকে সানন্দে কবুল করে নিচ্ছে, অথচ তাদেরকে আমরা চিনি না, আমাদের কাছে আসে না, দূর থেকে তারা স্বীকার করে নিচ্ছে। নিতে হবে, সত্যের একটা এমন তেজ আছে, সত্যের আঘাত যখন কারোর অন্তরে দুয়ারে করাঘাত করে তার অন্তর ভেঙে তছনছ হয়ে যায়, কিন্তু মুখে হাতে সে বলতে পারে না। আহলে হাদিসের রাজনীতি, আহলে হাদিসের অর্থনীতি, আহলে হাদিসের ধর্মনীতি, আহলে হাদিসের সমাজনীতি টোটালি কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে নির্ধারিত। আল্লাহ পাকের ওহির বিধানের ভিত্তিতে যারা জীবন পরিচালনা করে তাদের জীবনকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, আমাদের কোনো প্রয়োজন নাই। ওয়াকানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন আমাদের উপরে হক হলো মুমিনদেরকে বাঁচানো, মুমিনদেরকে নাজাত দেওয়া, আল্লাহ সেটা করবেন। দায়িত্ব একটাই হবে, আমরা আল্লাহর পথে চলবো কি চলবো না, বাধা পেয়ে যেন বিশৃঙ্খল না হয়ে যায়, যেন ভয়ে পালিয়ে না যায়। এরপরে কি হবে, ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। দুই বছর আগে সোলে হুদাইবিয়া হচ্ছে, কাফেরদের সঙ্গে সন্ধি করতে হবে, কাফেররা বলছে বিসমিল্লাহ রহমান রহিম লেখা যাবে না, রহমান রহিমকে আমরা চিনি না, কাফেররা বলছে বিন মোহাম্মদ বিন রসুলিল্লাহ লেখা হবে না, মোহাম্মদ বিন আবদুল্লাহ লেখো, রসুল লেখা আমরা মানি না। এত বড় অপমান সহ্য করেও আমার রসুল বলছেন এ আলী কোথায় তুমি লিখেছো রসুল্লাহ মুছে ফেলো, আলী বলছেন আমার জীবন থাকতে আমি মুছতে পারবো না, কোথায় দেখিয়ে দাও, এই যে নিজ হাতে মুছে দিচ্ছেন। এই বলে রাজনীতি, তিনি জানেন যদি আজকে কুরাইশের সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে ওই শান্তির পরিবেশে দিনের যে প্রচার হবে তা দিয়ে হাজার হাজার মানুষ দিন কবুল করবে, এই দূরদর্শিতা অন্যদের মধ্যে ছিল না, তাই তিনি মেনে নিলেন। মাত্র 1400 সাহাবিনী হুদায়বিয়াতে তিনি এসেছিলেন, মাত্র দুবছর পরে যখন তিনি চলে গেলেন মক্কা বিজয় চলে কি বলে পরের বছর উমরাতুল কাজাতে সঙ্গে গেলেন 3000। আর হুদায়বিয়ার সন্ধির ফলাফল হচ্ছে এই, মক্কা বিজয়ের দিন তার সঙ্গে গেল 10000 মুসলমান। তাহলে তো উমর ফারুক তো দারুণ খেপা খেপে গেছিলেন, মক্কাতে হুদায়বিয়া থেকে বের হয়ে কুরাউল গামিম যা মক্কা থেকে 68 কিলোমিটার দূরে উসফান এবং জেদ্দার মাঝখানে, সেইখানে গেলে আয়াত নাজিল হয়ে গেল ইন্না ফাতাহনা লাকা ফাতহান করিবা, আমরা তোমার উপরে স্পষ্ট বিজয় দান করলাম। এই কথা শুনে ওমর তো খেপে, এটা কি বিজয় হলো, আসলাম পালিয়ে যাবার বিজয় হলো, ওমরকে ঠান্ডাই করা যায় না। হে বলছে হে আল্লাহ রসুল আমরা কি হকের পরে নয়, তো অবশ্যই, আপনি কি হক নবী নন, তো অবশ্যই, কেন পালাবো তাহলে আমরা এখান থেকে, আমরা জীবন দেবো শহীদ হবো কিন্তু পালাবো না। এইরকম মানুষগুলা কত আনুগত্যশীল হলে অবশেষে আল্লাহ রসুলের সিদ্ধান্ত মানতে তারা বাধ্য হলেন এবং সানন্দে মেনে নিলেন। এইবারে বলছে হে ওমরকে যে বলো আয়াতটা শুনে আসো ওকে, ওমর এসে বলছে এই জন্যই তো আপনি রসুল, আমরা তো সাধারণ, অত সহজ। আহলেদিস আন্দোলনের যে দাওয়াত চলছে, আজকে কোন ফলাফল না হলো নবীর ওই ভবিষ্যৎবাণীর মতো আমরাও ভবিষ্যৎবাণী করব, আগামী দিনে বাংলার জমিনে প্রগতির নামে কোন বিজাতীয় মতবাদ থাকবে না ইনশাআল্লাহ, মজহাবের নামে কোন সংকীর্ণ ইসলামী মতবাদের দেশ থাকবে না, সমস্ত মানুষ কোরআন এবং সহিহ হাদিসের কাছে অবশ্যই অবশ্যই মাথানত করবে। আর সেদিন এদেশের রাজনীতি পরিবর্তন হয়ে যাবে, এদেশের অর্থনীতি পরিবর্তন হয়ে যাবে, এদেশের সমস্ত পীর আউলিয়া বাতিল হয়ে যাবে, সমস্ত খানকাগুলো আহলে হাদিসের মার্কাজে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। সেদিন আর বেশি দিন নাই, হয়তো আমাদের জীবনে কুলাবে না, আমি বলে যাচ্ছি তোমাদের কাছে আল্লাহর ওয়াস্তে, সিরফ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজের জীবন গড়ো, নিজের পরিবারের জীবন গড়ো, কোন দিকে তাকাবে না, যত নির্যাতন আসে আসুক আল্লাহর ওয়াস্তে সহ্য করো, যেমন সহ্য করেছেন সাহাবায়ে কেরাম, রসুল সহ্য করেছেন, আমরা সহ্য করতে পারি না, ওদের যুদ্ধের দাঁত ভাঙা রসুল ওই কম কখনোই সফল কাম হতে পারে না যারা তাদের নবীর চেহারাকে রক্ত রক্তাক্ত করেছে। অন্য বর্ণনা আসছে আল্লাহুম মাগফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে হেদায়েত করো, ওরা আমাকে চিনে না। এই দাঁত ভাঙা রক্তাক্ত রসুল আসছেন ফিরে সন্ধ্যেবেলায়, পরদিন ভোরে আবার বেরিয়েছেন জিহাদে, ইসলাম এসেছে জিহাদের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আসে নাই, লাখো মানুষ ভিড় করিয়ে আখেরি মোনাজাত দিয়ে ইসলাম কায়েম হবে, এ যারা বলে তারা পাগল পাগল অসাধ্য পাগল ছাড়া কিছুই না। 10 বছরে 8 বছরের জীবনে যিনি 88টা যুদ্ধ করেছেন, তার দিন গেছে জিহাদের ময়দানে, অত সহজ নয়, বাতিল পন্থীদের হামলা সহ্য করতেই হবে, বাতিল পন্থীরাই সরকারে থাকবে, বাতিল পন্থীরাই টাকার মালিক হবে, বাতিল পন্থীরাই মিসকিন আহলেদকে জেল খাটাবে, তাকে পিটাবে মারবে শেষ করবে, তথাপি কোনো অবস্থায় সত্যকে ছেড়ে দেওয়া যাবে না, যারা ছাড়বে না তারাই বিজয়ী। দুনিয়াতে হয়তো দেখা যাচ্ছে পরাজিত, ইনশাল্লাহ ওরাই হলো চির বিজয়ী জাতি। যদি এই ধরনের আকীদার মানুষ তৈরি হয়ে যায় বাংলাদেশ শুধু নয় বিশ্বের প্রান্তে প্রান্তে প্রতি প্রান্তেই আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসবে। যত বাতিল মতবাদের কারণে সারা বিশ্বব্যাপী আজ অশান্তি চলছে, মানুষের নিজস্ব তন্ত্র মন্ত্র দিয়ে মানুষ মানুষকে গোলাম বানিয়েছে, আর এই গোলাম বানানোর কারণে আল্লাহর গোলাম মানুষগুলো আজকে নিষ্পেষিত হচ্ছে। যখন মানুষ জানবে আমি শুধুমাত্র আল্লাহর গোলাম, ইনশাআল্লাহ তখন আল্লাহ তারপরে রহমত নাজিল করে দিবেন। আরবের মানুষ জানতো, নারীরা মনে করত নারীরা দুনিয়া এসেছে চিরদিন পুরুষের গোলামি করার জন্য, পুরুষরা মনে করত গরিব মানুষ বড়লোকের দাসে বৃত্তি করার জন্য এসেছে দুনিয়ায়। যে গোলাম কৃতদাস বেলাল মনে করেছিল এটাই আমার ভাগ্যের নিয়তি, যে নাহাদিয়া ভেবেছিল, যে উমর সুমাইয়া ভেবেছিল এই দাসী হওয়াটাই আমার ভাগ্যের নিয়তি। যখন তারা দাওয়া পেয়েছে ইসলামে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তখন তারা সব বাদ দিয়ে আল্লাহ পাকের এই আহ্বানে মাথা এগিয়ে দিয়েছেন এবং সমস্ত যন্ত্রণা নির্যাতন ভোগ করেছেন, আল্লাহ তাদের প্রতি রহমত করেছেন। মক্কা মদিনা সবই বিজয়ী হয়ে আজকে সারা বিশ্বে অশান্তি হলেও মুসলিম বিশ্বে যেখানে এইসব তন্ত্রমন্ত্র জ্বালা যন্ত্রণা নাই সেখানেই কেবল শান্তি আছে। যেখানে আপনারা তন্ত্র চালাচ্ছেন, যত তন্ত্রওয়ালারা সমস্ত দেশে অশান্তি আর যত নির্যাতন মানুষের প্রতি, মানুষের যত অশান্তি তারাই করে নিচ্ছে। মুখে বড় লম্বা লম্বা কথা বলো তোমরা, এখনো তবা করো নে তারা, যদি বাঁচতে চাও আল্লাহর গজবের হাত থেকে তাহলে বাঁচার কোন উপায় নাই। কোরআন এবং হাদিস হল আমাদের মুক্তির দিশা ইহকালে এবং পরকালে, ইনশাআল্লাহ বাংলাদেশও শান্তি নেমে আসবে যদি নাকি আমরা সেরে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার জন্য স্থির সিদ্ধান্ত নিতে পারি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ এই পথের পথিক হিসেবে আল্লাহর নামে অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের ছেলেগুলো এর উপরে দৃঢ় থাকতে পারে, যেন এর সাথে হিরণকর বদমাশ ছেলেদের মতন না হয়ে যায়, এরা যেন আমৃত্যু হকের উপরে দৃঢ় থাকতে পারে, কোন জেল জুলে এদেরকে কোনো পদভ্রষ্ট না করে। আল্লাহ তুমি তোমার এই সুন্দর বান্দাগুলিকে কবুল করে নাও, তাদেরকে এদেশের যুব সমাজকে আল্লাহ তুমি তোমার পথে পরিচালিত করো। সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।